প্রভু তুমি মাফ করে দাও জীবনের সব গুনাহ আমার, আমার জীবন তুমি ধন্য করো তোমার প্রিয় অলিদের ওসিলায়। প্রভু তুমি মাফ করে দাও জীবনের সব গুনাহ আমার, যাচিলাম তোমারি কাছে দয়া রহিম নামে রসিলায়, রহিম নামে রসিলায়। হে খোদা আমার জীবন তুমি ধন্য করো তোমার প্রিয় অলিদের ওসিলায়। এই দুনিয়ার চলার পথে করছি পাহাড় সমগুনা, চাই গো ক্ষমা, চাই গো ক্ষমা, চাই গো ক্ষমা, দয়া করে মাফ করো গো, দয়া করে মাফ করো গো, গফুর নামে রসিলায়, গফুর নামে রসিলায়। আমার জীবন তুমি ধন্য করো তোমার প্রিয় অলিদের ওসিলায়, তোমার প্রিয় অলিদের ওসিলায়। তোমার প্রিয় বান্দা যারা ধরার বুকে গাউস কুতু ওলি তারা, ওলি তারা, ওলি তারা, মোদের তুমি ওলি বানাও, মোদের তুমি ওলি বানাও, তাদের ওসিলায়, তাদের ওসিলায়, তাদের ওসিলায়। আমার জীবন তুমি ধন্য করো তোমার প্রিয় অলিদের ওসিলায়, প্রভু তুমি মাফ করে দাও জীবনের সব গুনাহ আমার, যাচিলাম তোমারি কাছে দয়া রহিম নামে রসিলায়, রহিম নামে রসিলায়। হে খোদা আমার জীবন তুমি ধন্য করো তোমার প্রিয় অলিদের ওসিলায়, আমার জীবন তুমি ধন্য করো তোমার প্রিয় অলিদের ওসিলায়।